জিলহজেরই চাঁদ উঠেছে দরবার হলো শুরু, জিলহজেরই চাঁদ উঠেছে দরবার হলো শুরু, হাদিস মতে পাওয়া গেল সাতজনে এক গরু, সাতজনে কোরবানি দিব ঠিক করেছি ভাই, সাতজনে কোরবানি দিব ঠিক করেছি ভাই, উঁচা মোটা গরু কিন গোস্ত বেশি পায়। এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, উঁচা মোটা গরু দেখে কোরবানি কিনিল, ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু। সলিমউদ্দিন চৌকি সারাই কলিমদ্দির বলে, সলিমউদ্দিন চৌকি সারাই কলিমদ্দির বলে, কলিজা আর মফসা কেম্বা বটির পিঠের তলে। সলিম বলে কলিমদ্দির সত্য কথা বটে, সলিম বলে কলিমদ্দির সত্য কথা বটে, খালি কাটির হার দেখি তার সিনা গেল কোটে, হার হাড্ডি সবই আছে সিনা কেম্বা নাই, হার হাড্ডি সবই আছে সিনা কেম্বা নাই, গবরা বলে বিদেশেতে চালান হোসে ভাই, গুইয়া বলে গবরা কিন্তু ঝগড়া লাগার জম, গুইয়া বলে গবরা কিন্তু ঝগড়া লাগার জম, নিজের ভাগত বেশি ফেলায় পরার ভাগত কম। এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটাপিটি, এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটাপিটি, কেউ বা এসে করে রে ভাই গোস্ত ছিটা ছিটি, সাত ভাগে কুরবানি দিয়ে একই হলো দশা, সফরের হাদিস বাড়ি আনিয়া একই হলো দশা, একেবারে মিটে গেল গোস্ত খাওয়ার আশা। এমন কামার না করিব নাকত মাটি ভাই, এমন কামার না করিব নাকত মাটি ভাই, যা হবার তা হয়ে গেল চলো বাড়ি যা।